দেখো ফুল কাঁদুলিতে মা তোর পেটি নাল লাতে তাবা নিপুণ রা হিস সিংহ মা লাতে মিলে তুমি সুহাদিনী কান্দুলু গঙ্গাই মে কোথায় না কহো মাগে জীবিতে টিকিবিনি ওব দিন আলি আলি সোয়াই আপি পাতা আবা বাগে বিমিয়াই ওব পাপু তুরে মাহিনি মাগে পাপু তুরে মাহিনি লাং বেন্নে বেন্নে নাম নে সুরদিনি সুহাদিনী